بسم الله الرحمن الرحيم دايماي পরম দয়ালু আল্লাহর নামে والعصر মহাকালের শপথ ان الانسان لفي خسر মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত الا الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر কিন্তু হারা নয় যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয় ও ধৈর্যের উপদেশ দেয়।